الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আপনারা জানেন যে প্রত্যেক ইবাদতের জন্য, প্রত্যেক আমলের জন্য ইখলাস জরুরি। ইখলাস কাকে বলে? ইখলাস কাকে বলে? ইখলাস মানে হচ্ছে খাঁটি করা, বিশুদ্ধ করা। খাঁটি যে জিনিস তাকে বলা হয় মুখলাস, যে খাঁটি ভাবে করে তাকে বলা হয় মুখলেস। তার মানে আপনি যে কাজটা করবেন সেটা খাঁটি ভাবে, বিশুদ্ধ ভাবে, নির্ভেজাল ভাবে করবেন, সেটাই হবে ইখলাস। ইখলাস সম্পর্কে আপনাদেরকে বহু উদাহরণ দিয়ে বারবার বলা হয়েছে, তবুও যেহেতু দার্সে আছে সে হিসাবে আপনাদেরকে আবারও বলছে। খাঁটিত্ব কেমন? আপনি নামাজ পড়বেন কার জন্য? আল্লাহর জন্য। খাঁটি আল্লাহর জন্য নাকি এর মধ্যে কাউকে ভেজাল করবেন? খাঁটি আল্লাহর জন্য। এখন যদি আপনি শ্বশুর বাড়ি গিয়ে শ্বশুর বাড়ির জন্য, শ্বশুর বাড়িকে দেখাবার জন্য, ভালো জামাই তাই নাম নেওয়ার জন্য নামাজ পড়েন, তাহলে সেটা কি ভেজাল ঢুকলো? না, ভেজাল ঢুকলো। এখন যদি কোন মানুষকে দেখাবার জন্য ইবাদত করেন তা সেটা কি হয়ে গেল? ভেজাল ঢুকলো। আপনি নামাজ পড়ছেন, দু রাকাত নামাজ পড়বেন, যথা নিয়মে পড়ছেন, প্রথম রাকাত হয়ে গেছে, দ্বিতীয় রাকাতে পেছন থেকে আমি যেমনি সাড়া দিয়েছি বাদশাহ, তখন দ্বিতীয় রাকাত নামাজ কিভাবে পড়বে? আগের মতো পড়বে? আগের মতো পড়বে না, পাল্টে যাবে। কেন? আগে তো ঠকাঠক করছিল, এখন দেখছি হুজুর ঢুকছে, হয়তোবা কিছু বলবে নাকি, দিয়ে আস্তে আস্তে নামাজ পড়তে লাগলো, যাতে করে হুজুর কিছু না বলে। তাহলে হুজুরকে দেখাবার জন্য দ্বিতীয় রাকাতটা হলো, ভেজাল ঢুকে গেছে, ভেজাল ঢুকে গেল। এইভাবে যে কোনো কাজ আপনি করবেন তার যদি ভেজাল ঢোকে, আপনি দান করবেন, দানও ভেজাল ঢুকবে, নাম নেওয়ার জন্য দান করবেন, জিহাদ করবেন, যুদ্ধ করবেন, নাম নেওয়ার জন্য লোকে আপনাকে বীর বলবে, হ্যাঁ পটে শক্তি এই নাম নেওয়ার জন্য, আর নাম শুনে খুব মনে মনে হাসে, হাজি সাহেব মাশাআল্লাহ গ্রামের মধ্যে প্রথম হজ করে গেছেন, হাজি সাহেব বলছে, আমার মনে খুব খুশি হচ্ছে, তাই না? ভেজাল ভেজাল ঢুকে গেলে আমল নষ্ট হয়ে যায়। যে কোনো আমল করবেন আল্লাহর সাথে কাউকে ভেজাল করলে সে আমলটা পুরো নষ্ট হয়ে যায়। হাজি যদি কেউ ডাকে আলাদা কথা, কিন্তু আপনি নিজে নিজে গর্ব, হাজি রাম শুনে আপনার মনটা গরম হবে মাশাআল্লাহ। হ্যাঁ, আপনি চাইবেন যে আমাকে হাজি সাহেব বলুন লোকে, তাহলে কেমন হল? হ্যাঁ, নিজে যখন আপনি চিঠি লিখছেন তখন লিখছেন আলহাজ হাবিবুর রহমান দেখাবার উদ্দেশ্যে না, এটা খালি যাতে করে মানুষ বুঝতে পারে যে লোকটার কোয়ালিফিকেশন কি, এর যোগ্যতা কি, কোথায় পড়াশোনা করেছে, তাই না? এই জন্যই মেড ইন কোথায় লেখা থাকে? মেড ইন জাপান, মেড ইন চায়না, আমরা তো সবটাই তো দেখি না, বুঝতে পারি জিনিসটা কোথায় কার। এই জন্য পার্থক্য নির্বাচন করার জন্য এগুলো লিখতে হয়। কিন্তু আমি যদি বলি আলহাজ মৌলানা অমক তমক, অবশ্য অনেক জায়গাতে বলতে হয়, যেখানে আপনাকে কেউ চেনে না, আর চেনার ফলে মানুষের কদর হয়। আল্লাহকে অনেকে চেনে না বলে আল্লাহর কদর নেই, নবীকে চেনে না বলে নবীর কদর নেই, এমনি যদি আলেমকে কেউ না চেনে তো কদর হবে না, ঠিক কিনা? তো চেনাবার যেখানে দরকার আছে, যেখানে মানুষকে না চেনার ফলে তার অসম্মান করা হচ্ছে, তার সেখানে চেনা দরকার আছে, সেই পরিচয় দেওয়ার খাতিরে হয়তো বা লিখতে হয়। আমার সেইটাই, সেটাই বলছি, যাতে মানুষ মানুষ একটা বই পড়বে, বইটা পড়ে আব্দুল হামিদ, আব্দুল হামিদ আর কে কোথাকার, তাই না? যখন বলবে আব্দুল হামিদ মাদানী, তার মানে মদিনায় পড়েছে, আব্দুল হামিদ ফাইজি মানে ফাইজামে পড়েছে, একটা ডিগ্রি আছে, তবে মানুষের মনে সেটা ধরবে। নচেত মানুষ সন্দেহ সন্দেহানে সন্দেহে থাকবে, এই জন্য এটা করতে করতে হয়। কিন্তু যখন ইবাদতগত কোনো কাজ হবে তখন আপনি কি লিখবেন আলহাজ হাবিবুর রহমান, তাহলে মোজাক্কি হাবিবুর রহমান, নামাজি হাবিবুর রহমান, চলবে? বেশিরভাগ লোকে আলহাজটাই লিখে, নামাজি টামাজি লিখে না। ভেজাল ঢুকালে পরে আপনার যদি নাম নেওয়ার উদ্দেশ্যে হজ করতে গেছেন নাম নিচ্ছেন, তাহলে আপনার বেকার হয়ে যাবে। তেমনি দিন ধর্ম যাই বলুন, আপনি ইসলাম গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করলেন কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। যদি ইসলাম আল্লাহর জন্য না হয় তো আপনার ইসলামও বেকার। আপনার কোন খাতিরে, রাজনৈতিক খাতিরে কিংবা কোন পজিশনের খাতিরে কিংবা দেশভিত্তিক কোন খাতিরে, জাতীয়তাবাদের কোন খাতিরে যদি ইসলাম মুসলমান বলে নিজেকে দাবি করেন কোন ফায়দা নেই। ইসলাম হতে হবে, মুসলমান হতে হবে কার জন্য? আল্লাহর জন্য। ইখলাস বলা হয় মানুষ তার প্রতিটি কথা ও কাজের নিয়ত বা ইচ্ছা একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আন্তরিকতার সাথে সমস্ত রকমের ইবাদত আদায় করবে। এটাই হল সেই সঠিক ইব্রাহিমী ধর্মমত, যার দিকে আল্লাহ তার সমস্ত বান্দাদেরকে তা গ্রহণ করার জন্য নির্দেশ দিয়েছেন। জালিকা দীনুল কাইয়িম, যে দিন ছাড়া আল্লাহ আর কোন আমল বা কোন দিন গ্রহণ করবেন না, এটি হল ইসলামের প্রকৃত মূল বিষয়। মহান আল্লাহ বলেছেন ওমাই ইয়াত্তা যে গাইরা ইসলামে দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন দিন গ্রহণ করতে চায় তা কখনো কবুল করা হবে না। আল্লাহ তাআলা ইসলাম যখন এসে গেছে, ইসলাম আসার পর আর কোন ধর্ম মানুষের কাছ থেকে গ্রহণ করবেন না। ইসলাম আসার পর কেউ বলতে পারবে না ইসলাম ইসলামও ঠিক আছে, তবে আমি নাসারা আছি, খ্রিস্টান আছি, আমিও ঠিক আছি, আমি ইহুদি আছি, আমিও ঠিক আছি, আমি হিন্দু আছি, আমিও ঠিক আছি, আমি বৌদ্ধ আছি, আমিও ঠিক আছি, আমি অন্য কিছু আছি, আমিও ঠিক আছি, তোমাদের ইসলামও ঠিক আছে, সব ধর্ম সমান চলবে। আল্লাহ বলছেন ফালাইও কুপালা মেনহু, তার কাছ থেকে আল্লাহ গ্রহণই করবেন না, অসম্ভব, এদিন গ্রহণযোগ্য হবে না আল্লাহর কাছে। আল্লাহ চান কেবল কি? ইসলাম। যেহেতু ইসলাম সমস্ত নবীর ধর্ম, তাই না? সমস্ত দিন হচ্ছে ইসলাম। ইব্রাহিম আলাইহিস সালামের দিনের নাম কি ছিল? ইসলাম। আর ইব্রাহিম আলাইহিস সালাম অনুসারে কি বলা হতো? মুসলিম, মুসলিমিন বলা হত। তারপরে প্রত্যেক যুগের প্রত্যেক নবীদের অনুসারীদেরকে কি বলা হতো? মুসলমান বলা হতো, মুসলিম বলা হতো। সুতরাং এ হচ্ছে আল্লাহর একমাত্র দিন, যে দিন ছাড়া আল্লাহ অন্য কিছু গ্রহণ করবেন না, একদম না। বিশেষ করে ইসলাম আসার পর, যেমন আকাশে সূর্য উঠলে চাঁদ সূর্যে চাঁদ তারার আলো থাকে, আকাশে কত শত তারা আছে, প্রচুর। কিন্তু যখনই যখনই সূর্য উঠে যায় তখন সমস্ত তারা ঢাকা যায়। দেখেছেন সূর্য গ্রহণ যখন লাগে তখন আকাশে তারা ফোটে, তখন তারা সবসময় থাকে, যখন সূর্য আসে তখন সব সব মিলিয়ে যায়, সব মানে গুপ্ত হয়ে যায়, লুকিয়ে যায়, ঠিক হয়ে। এখন ইসলাম আসার পরে সমস্ত দিন কি হয়ে গেছে? মিলিন হয়ে গেছে। আল্লাহ তাআলা এই দিন ছাড়া, ইসলাম ছাড়া অন্য কিছু গ্রহণ করবেন না। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র দিন আল্লাহর কাছে মনোনীত দিন কি? ইসলাম। ইসলাম ছাড়া গ্রহণ করা হবে না। তাতে যারা ধর্ম নিরপেক্ষতাবাদী বা যারা মনে করে সব ধর্ম সমান বা যারা মনে করে যে কোনো একটা ধর্ম পালন করলেই বেহেস্তে যাওয়া যাবে, মুক্তি পাওয়া যাবে, তাদের ধারণা ঠিক নয়, তাদের ধারণা ভুল। বরং একমাত্র দিন ইসলামকে এবং খাঁটিভাবে ইসলামকে গ্রহণ করতে হবে, খাঁটিভাবে। এটাই হল ইব্রাহিম দিন বা শরীয়ত। যে ব্যক্তি এই দিন থেকে নিজেকে ফিরিয়ে নেবে সে সবচেয়ে বড় মূর্খ ও নির্বোধ। যেহেতু আল্লাহ বলছেন ওমাইয়ার গাবু আমিল্লাতি ইব্রাহিমা, ওমাইয়ার গাবু আমিল্লাতি ইব্রাহিমা কি আছে পরে আয়াতটা, সাফিয়ান আফসা, মানে সে নির্বোধ, সে নির্বোধ। সুতরাং ইসলামকে খাঁটিভাবে আল্লাহর জন্য পালন করতে হবে। এবারে পূর্বের আলোচনা থেকে বড় শিরক ও ছোট শিরকের মধ্যে নিম্ন কয়েকটি পার্থক্য উল্লেখ করা হলো, এবারে মাঝখানে ইখলাসের কথাটা বলে আপনাকে এটা একুশের কথাটা কেন বলা হলো ছোট শিল্পের জন্য, ছোট শিল্প কখন হয় যখন শিল্পের যখন নিয়তের মধ্যে ভেজাল ঢোকে তখন ছোট শিল্প হয়। ছোট শিল্প আর বড় শিল্পের মধ্যে পার্থক্য কি হুজুর সেই কথাটা বলবে এখন। নম্বর এক, বড় শিরিক মুশরিককে মিল্লাতে ইসলাম থেকে খারিজ বা বের করে দেয়, মানে বড় শিরিক যখনই কেউ করবে তখন সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, চাহে তার যত বড়ই আমল হোক না কেন, লাইন আশরাকতা লাই হেবাতান না আমল, তুমি যদি শিরিক করো তার সমস্ত গোনা কি হবে। তো আর ছোট শিরিক মিল্লাতে ইসলাম থেকে বের করা, ছোট শিরিক যদি করে তো ইসলাম থেকে খারিজ হয়ে যাবে না, কেউ যদি লোক দেখা নিয়ে নামাজ পড়ে সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে না, তার নামাজটা নষ্ট হয়ে যাবে। কেউ যদি লোক দেখা নিয়ে জাকাত জাকাত দেয় বা দান করে সে কি ইসলাম থেকে খারিজ হবে না, তার জাকাতটা নষ্ট হবে কিন্তু ইসলাম থেকে সে খারিজ হবে না। পক্ষান্তরে যদি কেউ বড় শিরিক করে, কেউ যদি মাজারে গিয়ে সেজদা করে, মূর্তিকে সেজদা করে, গাছকে সেজদা করে, ঝান্ডা পতাকাকে সেজদা করে, তারপরে ওই শহীদ নেতাকে সেজদা করে বা আরো আরো কাউকে সেজদা করে বা তার সামনে নত হয় অবনত হয় কিংবা আরো যে কোনো প্রকার নজর মানে কোরবানি করে কারো নামে ইত্যাদি বহু রকমের শিরক আছে বড় শিরক, সেই শিরক যদি করে তাহলে সে ইসলাম থেকেই খারিজ হয়ে যাবে। হুজুর এত বড় বড় সব কাজ এত কিছু থাকা সত্ত্বেও ইসলাম থেকে খারিজ হয়ে যাবে সামান্য একটা কাজ করার জন্য? অবশ্যই হবে। আপনারা দেখেছেন যে উজু করেছেন কত সুন্দর করে কষ্ট করে গোসল করে উজু করার পর মসজিদে এসেছেন, মসজিদে এসে প্রথম কাতারে জায়গা নিয়েছেন, বিরাট মসজিদ প্রথম কাতারে এসে জায়গা নিয়েছেন, এক না দু রাকাত চার রাকাত সুন্নত করেছেন, বসে আছেন এমন সময় ফুস করে সামান্য হাওয়া বেরিয়ে গেছে, বেশি না ফুস করে সামান্য হাওয়া বেরিয়ে গেছে। এই হাওয়া বের হওয়ার জন্য আপনার কোন সমস্যা আছে? পরে ফরজ নামাজ পড়তে হবে, নামাজ হবে না? হবে না, হবে না, কেন হবে না? সামান্য তো হাওয়া বেরিয়ে গেছে হুজুর, সামান্য হাওয়া বেরিয়ে গেলে পর আবার নতুন করে উজু করতে হবে, আবার যে জায়গা থেকে হাওয়া বেরোবে সেই জায়গায় ঢুকতে হবে না, হাত মুখ পা ধুতে হবে, কেন হুজুর? আমেরিকা থেকে এক ছেলে বাংলাদেশে পড়াশোনা করে এসেছে, নিয়ে আব্বার সঙ্গে ধার্মিক বা নামাজ পড়েছে না এখন, না চল জমা পড়তে, জমা পড়তে গেছে পাশাপাশি বসে আছে ছেলে আমরা, এমন করে মানে হাওয়া ছেড়েছে যে বাবা শুনতে পেয়েছে, বসে আছে চুপচাপ, বলে কি রে তুই বসে রইলি কেন? বলে যা তো হাওয়া বেরিয়ে গেছে উজু উজু করে আয়। কেন? বলছে হাওয়া বের হয়ে গেলে উজু করতে হয়, তা কেন হবে? আর যদি হাওয়া বের হয়ে গেলে উজু করতে হয় তা যে জায়গা থেকে হাওয়া বের হলো সেই জায়গাটা ধুতে হয়, তোমাদের এরকম কেন? মানে ওখানে হাওয়া বের হবে হাত মুখ ধোবো কেন? তো ওই যে ডাক্তারি পড়ে এসেছিল, তোরা যেমন পেটে ঘা হলে বা কোথাও মাথা ব্যথা হলে হাতে ইঞ্জেকশন ফুরিস, তাই না? কেন মাথায় খেলা ফুরিস না? তোরা যেমন এক জায়গায় ব্যথা এক জায়গায় ইঞ্জেকশন ফুরিস, তেমনি এটাও একটা যুক্তি আর কি তাকে বোঝানোর জন্য, সে যেমন সেরকম যেমন কুকুর তেমনি মুগুর দেওয়া হলো, তোরা যেমন এক জায়গায় ব্যথা এক জায়গায় মুগুর ইঞ্জেকশন দিস, তেমনি শরীয়তের নিয়ম এক জায়গা থেকে হাওয়া বের হলে অন্য জায়গাগুলো ধুতে হবে। এবার কি যুক্তি আছে? আছে, তা আল্লাহ রসুলই জানেন, তাই না? কি যুক্তিতে হাওয়া খান থেকে হাওয়া বের হলে মুখ ধুতে হবে, আবার আবার আপনার হাত ধুতে হবে, পা ধুতে হবে? আল্লাহ, কেউ কেউ বলেন যেহেতু হাওয়া বের হয় খাবারের জন্য, খাবার খাবার হজম হয় তবে সেখান থেকে, আর খাবারের জন্য মেহনত করে কে? কে মেহনত করে? হাত মুখ, মুখ দেখে কথা বলে, খাবার রুজি উপার্জনের জন্য হাত মুখ পায়ের আছে কি না, এই জন্য হাত মুখ পা ধুতে হয় যখন হাওয়া, একটা যুক্তি। মোট কথা হলো সেটা কি বললাম, যে সামান্য হাওয়া বের হয়ে গেলে বাকি নামাজ আপনার হবে? আর সামান্য হাওয়া বের হয়ে গেছে কত সুন্দর করে উজু গোসু করে এসছেন, বরবাদ হয়ে যাবে। ঠিক ওই রকম শিরিক এত আমও আছে আপনার, কিন্তু সামান্য শিরিক করলে খালাস। তেমনি মনে করেন দামি গাড়ি, বিশাল আমেরিকি গাড়ি, বিরাট দাম, তা বিশাল দাম, 5 লক্ষ রিয়াল দাম, যে গাড়িটাকে নিয়ে বাড়ির সামনে খাড়া করেছেন আর হঠাৎ করে কোন ছেলে ওই যে এটা হাওয়াটা খুলে দিয়েছে, একটা রবার থাকে না ছোট মতো, কি বলে ভল্টিউবটা বের করে নিয়েছে, চাকায় হাওয়া থাকবে, 5 লক্ষ রিয়ালের গাড়ি, আবি ভাই 5 লক্ষ রিয়ালের গাড়ি চলবে? কেন? ওই এক রিয়াল দাম যেটা সেইটা দরকার, ওই এক রিয়ালটা দিয়ে আবার আপনি ভোল্টেজটা লাগিয়ে হাওয়া দেবেন, তবে আপনার পাঁচ লক্ষ রিয়াল কোনো কাজে লাগবে না। এইরকমই যতই আপনার বড় বড় কাজ থাক, যত বিশালই আপনি আবেদ হন, ইবাদতকারী হন, বছরে প্রত্যেক বছরে আপনি হজ করতে আসুন, হজ করে যান, আর হজ করলে প্রথম দিনের শিশুর মতো, তাই না? আর মাঝখান থেকে যে কাবা শরীফের গেলাপের সুতো নিয়ে গিয়ে তাবিজ ব্যবহার করেন, খালাস, পুরো লক্ষ লক্ষ টাকা আছেন, আর লোকে কাবা শরীফের গেলাপ থেকে সুতো দেখছেন, কাবা শরীফের গেলাপ তুলে রাখা হয় বিভিন্ন কারণে, তার মধ্যে একটা কারণ এটাও, ওই জন্য কাবা শরীফের গেলাপ উপর দিকে বেঁধে তুলে রাখা হয়, না হয়তো দেখবেন মুশরিকরা এই ধীরে ধীরে এইভাবে তার মহাবীরকে ভয় করে, আর মহাবীরা সেই সময় তো পাহাড় থাকে, তাই না? দেখেছেন হাতে বাড়ি মারে, ও গোপনে গোপনে গোপনে গোপনে সুতো বার করে, সুতোটা হবে কি ভালো করে রেখে নিয়ে সেটাকে তাবিজের ভিতরে ভরে হাতে বাঁধবে, এতে বালা মুসিবত দূর হবে, আরো বরকত হবে, ইত্যাদি ইত্যাদি। খরচ করতে কত লক্ষ টাকা খরচ করে, দু লক্ষ টাকা খরচ করে, আড়াই তিন লক্ষ টাকা খরচ করে হজ করে গেল, কিন্তু এক পয়সা দাম হবে ওই ভোল টিউবের মতো, খালাস, সব শেষ, হাওয়া বেরিয়ে গেছে। শিরিক থেকে যদি কেউ মুক্ত না হতে পারে তার কোন ইবাদত কাজে লাগে না। দেশের দেশের লোক আছে মক্কায় এসব এই ইমাম সাহেবের পিছনে নামাজ না, তারা আলাদা নামাজ, তাদের কি হবে? যেহেতু ওরা ওয়াহাবি, ওয়াহাবি মানে কাফের, যারা হজ করে